কথাটি মনে রেখো তোমাদের হাসি খেলা এই কথাটি মনে রেখো তোমাদের হাসি খেলা এই কথাটি মনে রেখো তোমাদের হাসি খেলা এই কথাটি মনে রেখো আমি যে গান গেছিলাম মনে রেখো আমি যে গান গেছিলাম জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো